কতটা সময় ঝরে গেছে ফুরিয়ে যাওয়ার আগে যুদ্ধ জেতা বাকি আছে তুমি মরে যাও দিয়ে বেঁচে ওঠো আবার দেখো কিছু নতুন লাগে কি তুমি ভুলে যাও দিয়ে শুরু করো আবার দেখো তোমার ভালো লাগে কি তাই ফিরে এসো আকাশের ঝড় হয়ে যেন হেরে গিয়ে সাপে বর হয়ে তাই ফিরে এসো তুমি প্রতিবাদ হয়ে শত যন্ত্রণার অনুবাদ হয়ে এ পৃথিবী তোমাকেই চায় বুঝবো কি করে সে তো তোমাকেই লিখতে হবে অক্ষরে অক্ষরে অক্ষরে তোমার কষ্ট তুমি আর কত দিন বয়ে বেড়াবে জানলা খুলে দাও কেউ তো এসে দাঁড়াবে তুমি মরে যাও দিয়ে বেঁচে ওঠো আবার দেখো কিছু নতুন লাগে কি তুমি ডুবে যাও দিয়ে ভেসে ওঠো আবার দেখো কিছু বদলে গেছে কি তাই ফিরে এসো আকাশের ঝড় হয়ে